আল্লাহ তো দেখেনু হিমি তু কিমিনি অনানি কারি মাসকা আল্লাহ নমি গাশি তৈরু হদো কোশিন দোয়ারি মাসকা আল্লাহ তো দেখেনু হিমি তু কিমিনি অনানি কারি মাসকা আল্লাহ নমি গাশি তৈরু হদো কোশিন দোয়ারি মাসকা আল্লাহ নিয়াও তো কিনি দেখে আকিরা কানি নারু মনো গাতারি আল্লাহ নিশো কাসালি রুনু গা এছি বান্নানো দেওয়া নাই দসকা আল্লাহ নিয়াও তো কিনি দেখে আকিরা কানি নারু মনো গাতারি আল্লাহ নিশো কাসালি রুনু গা এছি বান্নানো দেওয়া নাই দসকা হল কসরুন ইন্দাল্লাহ بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تكشف إلا بكتابك حين ترى الله ما أحراك بهذا أن يكبر قدرك عند الله الله تدك نحيمي تو كميني وناني كارم سكا الله نومي قاشي التيرو هدو كشين دواري مسكا الله نيوت كيني دكي أكيرا كاني نارو منوغتري আল্লাহ নিশো কাসালি রুনু গা এছি বান্নানো দেওয়া নাই দসকা আল্লাহ কাসিরুন ইন্দাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ হাল লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ قصصٌ لا تكشف إلا بكتابك حين ترى الله ما أحراك بهذا أن يكبر قدرك عند الله.